إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما مزيدا. أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. از یاد درس بوده من کتاب الملخص الفقهی باب فی احکام صلاة الجمعه جمعه نوازر احکام مجی از یاد درس بو چلی شروع تو ای جمعه دینر جمعه دین خواهی کلنا رکی ار جمعه دینر کی فضلت آسے ار جمعه دینر کی خصائص کلا سے این آگے بیانگریم جمعه نوازر احکام بیانگری بر آگے دینی بار جمعه دین خواهی نام رکی دے بیشی مانش کل جمعه دیت اللہ سمیت بذالک علی جمعها الخلق الكثیر الخلق الكثير بشي ما نشكر جماعة ديني من مجي حتى الله بلياري يار بعد جمعة دين خودي ببشي أفضل الله تبارك وتعالى آن رردي الحمد لله آن رد جمعة دين الله بلي هدايت قجي جمعة دين آن رد تيك بخفا بي الحمد لله اگر زوانا ما نشكر اگر زوانا ما نشكر گمرا يعني مجد سر استحار يوگي گوي اترا حرف لأي جمعة ديني با أضل الله عن الجمعة من كان قبلنا فكان لليوم لليهود يوم السبت وكان للنصارى يوم الأحد فجاء الله بنا فهدانا ليوم الجمعة الحمد لله. إمام مسلم الحديث يربعد من أفضل أيامكم يوم الجمعة. رسول صلى الله عليه وسلم من أفضل أيامكم يوم الجمعة. ترى بشي دين قلب بيكون زيدون دين زي حتى ما دينين بيكون التنر بالا دين يدي يوم الجمعة الحمد لله. الله يعرى ديني بما زي هداية قجي نوصر والله توفيق دير جمعة والله توفيق دير الله يا الحمد لله اریو مجید دون خصائص کلاس بالا والا ہم کو بل سو اپا این اللہ بے گن غریب اللہ رے توفیق دو ار جمعہ نواز کو دی ضرورت مجید کلا غروی و شریعت فی صلاۃ الجمعہ فی وسط النهار لیتم الاجتماع فی مسجد واحد تے معنی ہے کل بے گن کم گو مسجد مجید جمعہ فروان وقت بے مجید خاص گری ضرورت مجید معنی ہے کل بے گن غرت تاگے گرم مجید نے کہ ہم وغیرہ نذات اللہ یار بعد جمعہ دن ہو دی بے مجید مانش کلر اللہ تبارک و تعالی جمعیارے اللہ ذکر فنی و اللہ بساکنہ شوڑیارے گم شوڑیارے اللہ یہ ندر بندہ کلر خطاب گجی اللہ قرآن ما حد یا ایوہ الذین آمنوا اذا نودی للصلاة من یوم الجمعہ فاسعوا الى ذکر اللہ وذروا البیع ذالکم خیر لکم ان کنتم تعلمون تیلے اللہ تبارک و تعالی اوڈر مومن بندہ کل دینتو خنو وذرنائی خنو سفرتنو ایمانوشی جلدی گری ارے اذان فنون اور ہمارے ہمارے مسلم مجھے آجان گوئی او بیان جمعہ دین بارو دین اے دین مجھے کم زینہ تاکی با دینی با کل قدر دین نو ہی با عبادت دین جستم مجھے اللہ یہ بارو دین بنی آر اللہ آرہ بارو دین مجھے آرہ کی گریم اللہ ذکر بیشی گریم نعمتر بیشی شکریہ گریم اللہ یہ آرہ آرہ خوشی او باللہ سعادت دنیا والآخر اللہ یہ نصیب گریم اللہ علیہ رہے تو بیان کل حتی اللہ یوم الجمعہ رہے ہیں انہرا اینا کل کتا دین نوانایی و بے حد دین بولی مانو نگو جو ای بول دی بیشی خاصت دینی بیو مادی بیشی خصائص کلاسی بیو بیشی سواب کلاسی تو آئین انہرا رہے خوکان خصائص ذکر گری بیشی خصائص دیر وزدت ایک نمبر مجھے بیان یوم الجمعہ ای بیو مجھے استحباب و کثرت صلاة علی النبی صلی اللہ علیہ وسلم فیہی و فی لیلتی ای جمعہ دین مجھے رہتے مجھے اللہ نبی محمد صلی اللہ علیہ وسلم رہے بیشی بیشی درو شریف فرن اکثر الصلاة علی یوم الجمعہ و لیلۃ الجمعہ ایبا بیحقی وغیرہ ما سے اسدی حدیث تو حدیث ان اللہ کتب السنہ مجیو اسے کتب السنہ علی امام ابو داود و ترمذی و نسائی وغیرہ اتریو ذکر جید حدیث ایبا تو لے آرہ نبی محمد صلی اللہ علیہ وسلم بیشی بیشی در شریف جمع اللہم صلی علی محمد و علی آل محمد کما صلیت علی ابراہیم و علی آل ابراہیم انکا حمید مجید ایبا آرا بیشی بیشی گوری آرے فوریم یار بعد من اعظم خصائص یوم الجمعہ صلاة الجمعہ التي هي من آکد فروض الاسلام ومن اعظم مجامع المسلمین ومن ترک ثلاث جمع تهاونا بها طبع الله على قلبه ایبا جمعہ نواز داسے جمعہ دین بیشی بارو دین آرہ لے جمعہ نواز دیباس ایبا با آرہ لور فرض ای فرض نواز دیباتن دیدے ہونے کی تین نو جمعہ ترک جدے لے رسول صلی اللہ علیہ وسلم اللہ حبر قلب مجھے غافلین کلر داسے ختم مار دی فلائے بو اللہ المستعان حتی اللہ بیان جمعہ نواز رہے جمعہ نواز میں گالے نہیں گجھو অনারা জুমার দিনের আছে হেতো এসরানে গুজ্য ইবা বেশি বড় দিন ইবা মাঝে বেশি বড় আজের আছে জুমার নামাজ সর সরাই বললা খুশিত গুজ্য সর সরাই দিন আল্লাহ বেশি বড় আজের আছে এর আগত জিকির করা গিয়ে ওমিন খাসাইসি ইয়ামুল জুমা আল আমর বিল ইক্তিসালি ফি জুমার দিন গোসল করা সুন্নাহ মুআক্কাদা আর বেশি ওলামা করে ওয়াজিব বলে হই খাস করে যে মানুষ খাম ফরজ করে গাঁ মাঝে বাস আছে হিতারা হাম হা গোসল করা উড়ে তারা তো হিতারা উড়ে ওলামা এখানে করবে গুণ ওয়াজিব বলে হই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ওরে নজর করি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে দু মানুষ বালেক আছে তারা ওরে জুমার দিন গোসল করেন ওয়াজিব হয়ে আল্লাহ আলম ওমিন খাসাইসি ইয়াউমুল জুমআ ইসতিহবাব আত-তাইয়্যুব এই দিন খুতবা লাগান আর নোয়া হর মিদিয়ারে সুন্দর করে সাফ করে আরে সুন্দর লাগে দেখে সে কলম মাঝে মসজিদ মাজান ওমিন খাসাইসি হাদাল ইয়াউম ইসতিহবাব আত-তাবকির লিযহাব ইলা আল-মসজিদ লিসালাতিল জুমআ সর সরে পয়লা ঘন্টার মাঝে দেয়ারে আসে মসজিদ মাঝে হাজির হইয়ং গই হেড়ে মসজিদ মাঝে হাজির ইয়ারে আল ইশতিগাল বিসসালাতিন নাফিলা ওয়া যিকর ওয়াল কিরাআহ হাত্তা ইয়াখরুজ আল ইমাম লিল খুতবা ইমাম নিয়ারে হজন্দ হেড়ে নহলিয়া নওয়াজ সরন নহলিয়া ইবাদত গরন কুরআন শরীফ পড়ন জিকির আজকার গরন ইমাম নিয়ারে পর্যন্ত তো ইমাম নিয়ারে কিংগারা হরু ইমাম খুতবা শুরু করলে খুতবা হামাহা ফোনা হরিব খুতবার মাঝে খতা হয়নি পারে বহু জায়গার মাঝে মানুষে করে কী করে ইমাম খুতবা দে তোমার খতা হও বা জানি আমি বেশি গলত কথা ইমামে যে তোমাদের খুতবা দিব তোমার তোমার কথা হত দিলে জুমার নোয়াজের সওয়াব না হইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি লাবিয়াং গিজি দে ওয়াল্লাযী ইয়াকুলু লি সাহিবি আনসিত ফালা জুমআতা লাহু হুকুম জিদাসে খতা হত হেটা তুমি যদি নামাজেন হই দে ওলি দো তোমার নোয়াজের জুমার নোয়াজের সওয়াব দিন আছে হিন বেহার যাইবে কই বেহারে দেবে কই এন কর হেতাল্লা আর বাইনে কল জুমার দিন কথাবার্তা এবারে বেশি হম হইবে জুমার দিন খুতবা করে দে তোমাদের কথাবার্তা আব্বে না হইবে বিলকুল ইয়ার বাদে জুমার দিনের মাঝে কী করেন সুরতুল কাহাফ পড়েন ইমাম মাঝে বড় আজের আছে বাইন বেশি বড় আজের আছে জুমার দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইন যদি হনি যে সুরতুল কাহাফ ফুজি দিলে মানুষ ওটেন অত্যন্ত আসমান পর্যন্ত একটা নোর দিব ইয়ামাল কেয়ামা এবার ফর ফর তুমি আড়ি হারিবা আর দু জুমার দরমিয়ানের মাঝে হনক গুণা থাকে দিলে আল্লাহ মাফ করে দিবা লাগবে হর তো সেই হাইসের মাঝে আছে মান কারা সুরতুল কাহাফ ইয়ামুল জুমা সুতি আলহু নূর মিন তাহতি কদমিহি ইলা আনানি সামা ইয়ুযিউ বিহি ইয়াউমাল কিয়ামা ওয়া গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন রাওয়াহুল হাকিম ওয়াল বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহিম জামিআন ইয়ার বাদে মিন খাসায়েসি ইয়াউমাল জুমআ ইখওয়ানি ওয়া আহবাবিল কিরাম এই জুমার দিন গো আল্লাহ এই ঘন্টা রাখি হে ঘন্টাই মাঝে খনো বন্ধ এই দোয়া গজি দইলে লফাই দিলে ঘন্টাই আল্লাহ তো জিয়াম মাগে আল্লাহ হিয়ান দিব হর আল্লাহ তো জিয়াম মাগে হিয়ান দিব হ্যাঁ খনো বন্দা মুসলিম বন্দা নওয়াজ শরীফ আদ আল্লাহ তো দোয়া গজি দিলে আল্লাহ তো মাইগে ইয়াস আল্লাহ আশাইয়ান ইল্লা আতা হইয়া আল্লাহ হামা হাদি বঙ্গর ইয়ার বাদে মিন খাসায়েসি ইয়াউমুল জুমআ ইয়া খওয়ানি ইয়াউমুল জুমআ মাঝে গেছে أن فيه الخطبة خطبة التي يقصد بها الثناء على الله وتمجيده والشهادة له بالوحدانية ولرسوله صلى الله عليه وسلم بالرسالة وتذكير العباد تلي ديني بما جي خطبة خطبة بما جي معنش كل أحكام قلب ينغري ديني بار فضلة بينغري الله تبارك وتعالى الوحدانية الله شكر الله تمجيد إلا الرسول صلى الله عليه وسلم رسالة ترداس تذكير معنش كل إن بكون ديوة إن بكون زانة دي أحكام قلب تلي با بشي عظيم أر جمار خطبة يهند الله شندر وعورد يوم جي مصلا مصلا يقل آجا غي وخصائص هذا اليوم يعني بد ديني بار جمار دينار داس خصائص كثيرة جدا ইবিন কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি দিকরে যদি 133 জন পর্যন্ত খাস আছে কেয়ার ইয়ামুল জুমার হেতা লাবাইন ইয়ামুল জুমারে ওনারা গালি করি সুস্তি করি আরে ইয়ামুল জুমার দাসে ফজলত ইনারে ফেলা নেদ্য সেদিন যে আজের সব রেখে ইন্দিন দাসে ওনারা আরা নিজের নসরে মাহরুম নগরী বেদিন তবারক ওয়া তাআলা ইয়ার বাদে ইয়া খওয়ানি شيخ الإسلام بن تيمية رحمة الله عليه هو الأولى لمن جاء إلى الجمعة أن يشتغل بالصلاة حتى يخرج الإمام المسلم يجي لك يقولون بله أفضل إيدي نماز فرات تقن سنة فران لقول صلى الله عليه وسلم يعني أنه صلى الله من قوله صلى الله عليه وسلم ما يصلي ما كتب له بل ألفاظه صلى الله عليه وسلم فيها الترغيب في الصلاة إذا قدم الرجل المسجد يوم الجمعة من غير توقيت وهو المعثور عن الصحابة كانوا إذا أتوا المسجد يوم الجمعة يصلون من حين يدخلون ما تيسر صحابة كلام قالوا لهم ثم قال لي যে তোর দিকে লিহে তিলতি করে নমাজ আছে দুদিন পরিবার হইতো দুই রো হাত তোরের সাড়ে হাত তোরের হেন্দিলা দা আছে কে সারা হাত তোরের কে আসলা হাত তোরের এনলা এতলা উলিয়ারে জুমার আঘাতে বাদে খন হামাহা এতর হাত ছড়া ভরিব এন মুতায়িন নাই তো হেড়ে জুমার আগে যে দুম পরিবার মিমাবাইতে ফরিবা ইয়ানালে সাবাই কানাম কলে ফুচু হামাহা রসুস আছে দুই হাত ছড়াবে সাড়ে হাত ছড়াবে এন ন হ তো এনলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার বাদিও কি হইতো দুরা হাত ছুটতো সারা হাত হইতো ইয়ানি যা সাল্লা আহাদুকুম আল জুমা ফলিউসাল্লি বাদাহা আরবান হিনলে আছে আন্নাহু কানা ইউসাল্লি বাদাল জুমাতি রাকাতাইন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে জুমার বাদে দুরা হাত হইতো হিনলে সারা হাত সবাই কানা কলর হইতো হইয়ে হামা হা দুরা হাত সারা হাত হাত রাহা সাদ রাহা সরাউরি বলে নিলে মুতাইয়িন নাই আল্লাহু আ'লাম।